بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم. رمي معيد السورة أرغون من كيام مدني الله سبحانه وتعالى وحي كربني. إن الذين كفروا هم كربون كافروا يميستكم لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به أميهن لو أن لهم ما في الأرض جميعا مولي بمتي غاوا هريها إتش لبنك مغبيس ومثله أدي إفدا إهن إتر بناي أميهن لبنك مغبيس ليفتدوا به من عذاب يوم القيامة قيام الدهج عذاب سلام بمفدويك الدين مرتكا এমিহুন নামুলি বিম্মাতি গাবা হুরি হা এচ্চেল্লি বনু কামুগাবিয়াস আদি হাম এবারা ইতরু এহেন গুনায়েন এবা আমিহুন নাল্লি বনু কামুগাবিয়াস আল্লাহ ওয়াহি কুরবানি মা তুকুব্বিলা মিনহুম এমিহুম ফিদিয়াকান এটাকে দিন কামুগাবিয়াস আল্লাহ এ কবুলে নুকুরবানি মগিবা আযাবুন সালামাই বমা মুলি বিম্মাতি গাবা হুরি হা মুদালে আদি ইতরু এহেন গুনায়ে এমিহুন না ফিদিয়াকে গতকা দিন মাট্টাকা লিবনু কামুগাবিয়াস এ এমিহুম ফিদেগে গতকা দিনাস আল্লাহ গাবুলে নুকুরবানে এবাহি আজাব কুন সালামত নুয়ানে মিহুনে ওয়ালাহুম আযাবুন আলীম আদি এমিহুন নাং হুরি ওয়েন দেনি আযাব ইয়ামেদ দহ ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা এমিহুন এদেনতে নারকায় নিকুতুমা একমাকু নারকায় নিকুন্না বাইগে গতকা এমিহুন নুয়ানে নুনি কুন্নানে এমিহুন নারকায় কুন ওয়ালাহুম আযাবুন মুকীম এমিহুন নাং হুরি এতাঙ্গা দেমিতিবে দেমিতিবে নি আজাবেগে গতুনে আজাব অতি এমি আবাদুগে আবাদাব ওয়া আজাবেগে গতুনে এমি হুননা নারকায়গে আজাব ওয়ানি এতনাকুম এমি হুননা কানুনি কুমাবেনে এ কাফারু ইমিস্তাকুম দুনিয়েগা আল্লাহ কুফরু ইমি হুন এই এমি হুননা কান্নেন নারকায়কুম নিকুমাবে এক দুয়া হাকু বাস ওয়াসারিক ওয়াসারিকাতু ফাকুতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম ওয়াক্কান কুরা ফিরহিম মিহা আদি ওয়াক্কান কুরা আংহিম মিহা এদে মিহুঙ্গে আইকান্ডাশে জাজা আম্বিমা কাসাবা এই মিহুঙ্গে কুড়া আমালুগে জাজায়গে গতুন্নে নাকাল মিনাল্লাহ আদি আল্লাহুগে হাদরতুম ওয়া আযাবেগে গতুন্নে ওয়াল্লাহু আজিজুন হাকীম আদি আল্লাহি ইজ্জাইতরে ওয়াডিগাম ওয়া হিকমাইবান্ত রাসকালাগে মি আয়াতুগে আল্লাহ মিওয়ানি ওয়াক্কান কুরুমগে হুকুম বায়ান কুরা ব্যাফা এই আক্কেনু এমএ ফুরতম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি আয়াতুগে বায়ান কুরবানি ওয়াক্কান কুরা ফিরহিম মিহা দিন আং হিম মিহা সাওবাকি ওয়াক্কান কুরমুগে এমএস কোন উলে বায়া কি ফিরহিন উন কামুগা ওয়াতি জিনেগে আয়াতুগে আল্লাহ বাই কুরবানি এমএ ফুরতম আং হিম মিহা আযানিয়াতু ওয়াযানি এতাঙ্গে এই কি বে আং হেনুং একাং একামুগে এমএ গিনা একামুগে এমএ বড়া মাশগুল বে উলে বায়া কি আং হেনুং কামুগা ওয়াতি জিনেগে আদি এগে বড় রোলে কুলে বায়া কি এমিহুং কামুগা ওয়াতি এই এমিহুংগে দড়াতাকান হেল্লিগেন ফিরহিনুং এমিহুং কি বাইলে বিকেন দাতি এমিহুঙ্গে ওয়াহাকে আয়াতুগা আল্লাহমে ফরতান বায়ান করুন আংহিনুঙ্গে ওয়াহাকে মি আয়াতুগা আল্লাহমে ফরতান ফিরহিনুঙ্গে ওয়াহাকে বায়ান করবানি সাবাকি ওয়াক্কামুগে এমমে বডাং উলেনে বায়া কি ফিরহিনু কামুগা ওয়াতি আংহিনুন বড় বড় দেন আইকান্ডারে আল্লাহমে হি করবানি মিগে শারাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগে হাদিস বা সুলতাহুগে আয়াস ফাই বহুরি এই নিসাবেন হামাওয়ান্যা আইকেড়ে নিসাবেন হামাওয়ান্যা এই জুমহুর ইলমেরিং গরায় জমহুর ইলমের ইঙ্গে রা কি নিসাব হাম ওয়ান্যা আইকেন এই রুবু দিনার দিনার গে হাতর বায় কুলা এব্বা দিনার গে হাতর বায় কুলা এব্বা গে আগা এ ওয়াক্কান কুরি এচ্চে ফোরা কাম গে জিয়া এনে গে আইকেন এবরে এ কুড়া বেজ্জা কা আতেন নু কেন তাজির কুরে তাজির কুরে এন নামাস পাইং ইলমের ইঙ্গে বহুরি ওয়াক্কাম গতম কমমে কুহিতাম মে কুড়া এচ্চে নাই কাম গে বিয়াস এন আইকেন এন কাম গে বাইং ইলমের ইঙ্গে বহুরি গত বিদাল বেফা এন নামাস রাজি হুগে মানি এগে নিসাব ফোরা ফিয়া আইকেন এই রুবু দিনার দিনারগে হাতর বায় কুলা এব্যা তেম মি আইন নিম্মাল এবং আল্লাহ এ কালাঙ্গে দেশি ফাফুলেং এ বায়ান করবানি ওয়াল্লাহ আজিজুন হাকিম কালাঙ্গে ইজ্জৈত্রে ওডিগেম বা এবা হি গাদাফাদে ওডিগেম বা হিকমত বান্ত রাস কালাঙ্গে এই আইখেনু কালাঙ্গে লাভাসানি হিকমত এগে দাসুন এবার বড় হিকমত এঙ্গে গাবে এই আইখান্ডা ফিয়া দেতিম মি হুঙ্গা আইখান্ডা ফিয়া ওয়াক্কান কুরমুলি মুজতামাউ ফিলাহিং গাদান এদ্দুয়াকু mihak ajaminge mihak ena gumi aimi kiyawani kon arabinge mihakan adayuni ena mi kiyani wassariq wassariqatu faqta'u aydiyahuma jazaa'an bima kasabana kalam minallahi wallahu ghafurur rahim ena ena mi kiwa allahu ghafurur rahim ehindu arabinge mihak bulan nubah koreti kiyae arabinge mihen wes chennu kiyawa huri mihe badawinge mihe e zamanuga arabinge mihunnaki ei araibbang emme molomi baha emi hunge adi adabes sadabenne ikkamakwes bahuge hujjatun ei bahuge hujjaten ei arabinnaki ei emi hunge tereyakan nove bahu eves ituru ehem bahevade fain hama khalis arabi emi hunge tereyaga miyonnan adi bahang emme molo adi kurige bae dannabe kanun arabi basfuri hama ekkiyum attaka wade fevesuri emi hunge tereya emi hunge kantattaka sifataka kekkura haluga ebe kanun etanga uluvvi arabi bas dena wadaga tumattaka imam shafi ge fanus arabi bas dena wadaga tumattaka ede wadaga ne ibadiya arabi ge tereya arabi ge yihaku munani ena adi makale nu baya kore tiki ena munani kaliya kina hinga ni timan nu baya okiya kaliya hi kurwan kiya formi enge ehinde ena munani nu ne ke timan ne gurwan nu was kiya wame ehen namas kali tiki nu baya kore kurwan kiya wen hormi hebes nu ne timan naki ehen namas kale ti ait tiki nu baya kore ena gos beli rumiyati wallahu azizun hakim den ena asmani rangala se tibuni ayatuga nimun oti wallahu azizun hakim bunima ena ibrani inna allaha azza wa hakama faqata walau ghafara wa rahima ma qata ehen ena ibrani ena min allah subhanahu wa taala izzat teri wodigen hikumat teri wodigen viti ay ekendi kalaange faafa husala ogaven teri wodigen nevinum atinu kendi etange na ki wallahu ghafurur rahim allahi faafu sawa o ga antaras kalange ni malam ena bunu ba ko reti den fahun aiz ta kurme den ne ami har ki rangala she allah subhanahu wa taala izzat teri wodigen hikumai banta wodigen ne aikendu vi ekalange faafu sawa o ga wante wodigen ne vinama atin nu kende vi hema afure vi hakkan kuriem benna bes pomme akas Allah subhanahu wa ta'ala ekalang ayat tuga fahatan e zikr koroba ekalang ki sifa fulu taka e ayat warak gulung hunnan e qur'an ke bada ayat ter kan qur'an mu'jiza taka bumuge teren himene kamen ei kalang ayat tuga e fahatan e zikr koroba sifa fulu tahuge bohuri ayat warak gulung e kamaku e ngeni e tafsir dena wada gen tibbawa be fulna faman taba min ba'di zulmihi denge aniyaver kama fahuga ena tauba vejjiya aniyaver enage aniyaver kama fawe bahiya wakkan kuruma fahuga wes ena tauba vejjiya wa aslaha ad islah vejje kama wana ma fa inna allah yatubu alayhi allah subhanahu wa taala enage tauba qabul qurban ena e faafa kuruma fahuga wes den tauba vi ena tauba vejje allah qabul qurban e wakkan kofiya e wakkan kuri etchen ege veri farata raddu kuran je ena e tauba ge sharte e tauba ge sharten alata kunge haggan araagen fa wana me hagwa da kurum e adi ena ege beenun ko fa wanya ege agwa da kuran je ena den ena tawbawe tawbawe islahu ve ji allah ena ke tawba qabul qurban allah qurbani inna allah ghafurur rahim ham qurban allah taala ai gina gina fa fa fusawa o ga wan ta raskalange alam ta'lam anna allah lahu mulku samawati wal ard yu'azzibu man yasha wa yaghfiru liman yasha wallahu ala kulli shay'in qadir alifan din wadan gannawan he hamak sawarum allah subhanahu wa ta'ala shewani urtaka bimuge milku verikan yu'azzibu man yasha ekalang irad kuru mihakan kalange azabu devve wa yaghfiru liman yasha di irad kuru mihaka ekalang fafu sa devve wallahu ala kulli shay'in qadir adi allahi urihaka megamachakula dumante wodigen ba raskalange mi ulutaka muli bin ekalange milku erodigen mani ehme ekalange irad kuru kame kurawan yakhluqu ma yasha wa yaf'alu ma yasha irad kuru ichin haddana irad kuru kame kurawan la yusalu amma yaf'alu hum yusaluna kalang kurawa ibs kama ka ibs farata ka sual ibs nu kurawene mi istakunna sual kurawene ekalange irad kuru mi kan azab devwan eba hifa ferinna faferina ei qur'an ge tanga ayte gallahi qur'an wa fan inna allaha la yadhlimu misqala dharra zarrigge min waras allahu alaka aniyaveri bodinu gannawane ehin kam faferina allah irada qur'an wa fiya fa azabu sabadewa adi irada qur'an wa fiya fussawas sabad fussawas dewa ei qiyamet dohuga murada qiyamet dohuga bodati faferina emi hun tawban ma hurmuga sababun qiyamet dohuga allah ge mashiyatu ge daruge emi hun wahushi ikala angirada qur'an mi hakan azabu dewan adi irada qur'an mi hakan fussawas dewan e dohuga wes shirkuga faafa fiya horiya ehm faafa tan Allah irad kurem yakapustara devwana waha kiyetu qur'an ka Allah wani anga waafa inna Allah la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna zalika liman yasha shirkuga faafa en Allah nufussawane ehnama se nun faafa tan kalaang irad kurem yala ke kalaang fussara devwana giya me duha ukaris den Allah subhanahu wa ta'ala e wahi kurawani kalaang irad kurawvi kurawwa kame kurawwane kama adi kalaange huriha kame gamacha kuladum wante wodigen waras kalaange kalaang bayan kurawani kalaang irada kurave alaka azabu devwane irada kurave alaka fussawa devwane ehnama se kalaange huriha kame kurawwane kalaange hikumai fuluge dashun kalaange eves faraatakan aniyaveri wodinu gannawa faraa ekalaange azabu devwani ves kalaange hikumai fuluge dashun ekalaange irada kurave alaka adi kalaange fussawa devwane kalaange hikumat hikumai fuluge dashun kalaange irada kurave alaka ei ikhlas tere alunga batibi duniyega emi hunna vesfafa kurave ei fafa kunga ves miha salamaten nuwa maasumen nuwa ne ves insana ki maasumi hennu fafa taka kun salamaten nuwe ven eves miha ka qiyamah dohoga allah bayen alunna fussa vadevwan e maqam go ves mahshar go maadan go ves ei ikhlas tere alun duniyega ikhlas tere kun ulunu mihun emi hunna kurave fo rifafa enna mes allah qiyamah dohoga bayen mu'minun nan azabu es devwan devwaf den swarga vaddawan ei tan kolen nuba kun ulunu mihun tangkolen nu baakam ulon mi hun tangkol ikhlas terikam madu mi hun ikhlas terikam kuda mi hun ei duniye kolon ei giyamet do Allah subhanahu wa taala bayen alon nang handu makod devane tiba mi weni amale kurimen nun he mi weni amale kurimen nun mi weni amale sirru sirru evves mi hakan nanga ei hindu e na hitan arana mi eda kuden tiban nakas salamaten ne temi hiriye tiban nak kurai fori faafata ei do Allah wa ikor wan duniye ga ves tiba tiban Allah rakka terikod devime e bahi tiba ge sirru for wanghana koddevime timan Allah duniye gaves miya duwasti baage sirru timan Allah wanghana koddevame fussala devva fime suwaru gerdash kiya med dog bay ngalna Allah fussala devane e maadanu gaves ya ayyuhar rasul la yahzunka alladhina yusari'una fil kufri min alladhina qalu amanna bi afwahihim wa lam tu'min qulubuhum wa min alladhina hadu e rasulae e Allah ge rasulae la yahzunka alladhina yusari'una fil kufr e kafaru kamuga e halivi kama e huga kuriyadda mihun kalifanu hitamer kurvi anude nudeshe nudehush kame bahi e mihun e kura kan tatta huga sabun kalege fanu hitam kurba kanu jihene min alladhina qalu amanna ei hamaikani dulun timanna mitibi iman vejjeime buni mihun ne walam tu'min qulubuhum kama kame mihun ge hittaken imanen nuwe munafiqun ge wa e mihun e kura kan tatta kun kalege fanu hitama nukurawash wa min alladhina hadu adi yahudin emihun e kurakan tatta kumus kalifan hitam no kurawash in alladin hadu samma'una lil kadhib emihun ki dogu wahakatan ahami hunne dogu wahakata ka kanula ad kanula ati bad wahami hunne emihun ki samma'una li qaumin akharin adi ehim baygge wahakata bas ahami hunne emihun ki kanula lam ya'tu kalifanu ga majlihan hazirun wa ay emihun ge tibi bodet sardarun ki burweri kamun emihun rasulullah sallallahu alaihi wasallam majlihan hazirun wa kalifan nasih devwa majlih kan hazir no yahudi ge warak gina mihun hazir we ehna me semihun ge adi bodetin eba tibi emi hun naki ei e diinu ge bodeti ilmarinne kiya mi kiya ge ngulu mihun emi hun hazir no rasulullah sallallahu alaihi wasallam ge majlih ka yuharrifuna al kalima min ba'di mawadhihi emi hun kalimatan ege maqamun badalukon ngulate eba hi tawrat tawratu ge tan ayati emi hun itan arago tan e badalukon la ebagutakwe mihun nange fenna gotaka tawratuga aayittage mihun badal konule yaquluna emihum mibunani emihun nange tabawa mihun na yahudinna emihum mibunani ei rasulullah sallallahu alaihi wasallam ajlihange hazirun wa etibi bodatin emihun nge yahud emihun tabawa yahudina emihum mibunani in utitum hadha fakhuzu ekade ege fanwas timanna memmi badal kofa mi waago tabbuna fiya vidala vejji agabul qurash etigabul qurash egotan amal qurash ekade ege fanwas timannamen mi bunagota ebahi timannamen mi tawratum mi hukumta badalu kuruma fahuga timannamen mi bunagota e kalifan bunafiya kalemen e kalifan bunachi gabulukum yang amalu qurashe wa illam tu'tahu fahzaru enun gota kabunafiya ebahi timannamen mi bunachi ka khilafa bunafiya fahzaru birwati bar amalu qurashe gota ka durwe gannare kam wa man yuridillahu fitnatahu allah subhanahu wa ta'ala imihakum maghfurat man irada kurawa fi mihada nare falam tamlika lahu min allah shay'a kal igfanaka allah ghadaratun inaka koddeven ibs faydan onane ebahi kal igfanaka inaka hidayat denu dekkene allah subhanahu wa ta'ala imihakum maghfurat man irada kurawa fi kamugawanama den khadege faanaka enek koddeven edves kamen nonnane Allahu gadatun enad deven edves faadan nonnane ulaika alladhina lam yuridillahu an yutahhira qulubahum emihun naki ei yahudin na munafiqun naki ei emihun naki Allahu edi wodi nugannawa mihunne eba mihunge hittat tahir kurabuma eba mihunge hittat tahir kurabuma Allahu iradan kurabimi mihunne mihun naki lahum fid dunya khizyun emihunna dunya ge suri hitamae walahum fil akhirati azabun azim adi akhiratu gohuri emihunna bodu gem ba azab e munafiqun na yahudin samma unalil kadhib emihunna ki ei dogu wahakatan adwaha mihunna kanu la tibe akkaluna lis suhti adi haram ichi ka mihunna itaga murada ki rishwata riba ei mihunga terega amude ti yahudi yahudin ge terega amude ti rishwata riba emihunna ki ei rishwatuna ga masalatan nimma de mi munafiqun ge mihaka yahudin ge mihaka farmasale jehun kamekka yahudi miha bunani hingara kale menge rasula ga ta mi masala hallu odumatta ka ehinde munafiqu kale ge munafiqa mi muslime muslime go to ka tena hunna e na mi bunani nuna ki kale menge sardar khabu bun ashraf ge ga ta da e mi nang e benge rishwat te ena rishwat kole dinima mi na bunago ta ena masala nim ma de na ka mi muslimu mi ha ka ma ko yahudi miha bunani kale menge rasula ga ta hinga den rasul yahudi miha kurunu kurima emme fahum rasulullah sallallahu alaihi wasallam mi diye masalaya rasulullah sallallahu alaihi wasallam ni mevi hagga yahudi kola masalani mi gen diye e munafiqu miha mi ulani nu hagguga na ge hagge feri ganna ve den e munafiqu miha ka di barku hin hamen jeon awu kur ge faano ga ta hinga je demi abu bakur ge faano masalani ma de vi rasulullah sallallahu alaihi wasallam ma de vi gota adiwas mina hin hamen jeon umar ge faano ga ta diye umar ge faano ga ta diyam yahudi miha ur fami bunani mi masale ki miha kalemenge rasula rasmin ma fa masalika adu abu qurfan rasmin ma fa masalike nina adu sin hamu jhegenne kare fanu gatami annam mi jehu ehindu umar fanu dalwani ete den heje munafiqu mi haya gat ena buna ete deke denna mata kollash kare fanu ge kola etere wadagen fahata kani la wanga sama eya gota wadagen e munafiqu mi haga bo kandare komme akasmi yahudin naki rishwatam masalani mami un rishwatu ka bayem mi hun naki adi riba esmi mi hunga terego ti feturifa riba ke mugaves emme kuriga ti mi hun naki yahudin emme allah ekorbani akkaluna lis suht riba ya rishwatu ka mi hunne mi hun naki fa in ja'uka fahkum bainahum aw a'rid anhum emi hun kale fanu ga tan atwejja kale fan emi hun ge meduga ni akurwash masale ka gen atwejjiya ehno ni emi hun ke be muna brada vare ni ayan nukod de vadu kollabash khalifan edi wada ganna wana masen teni akura ware misalakan mitanga ni akura diya khalifan adi yahudin eddo khalifan feni wada ganna wani yahudin mihak yahudin take madina ga magumati ga mihak muunu kalokokken dama mun dama mun gen data ne rasul hadis sunni mi kon kamen den ne ezine ko fawa miheke ena ge ena adabu deni ye muunu kalokokken ena fatihik kuramu yaddani magumati ga dama ena ugu ba dene zine ga ugu ba dene ka demen ge fotu ga ti hen heye onnani hama zine qurami ha ga tabe mun aike ehinda abdullah ibn salam vidalo ne mi ga tu nare foggen na ashe foggen na gene une foggen na se hadis ul qurani ki ashe ya abdullah ibn surya ki ya yahudiya ko fakkiya mun dei ena hisaban a harun ain eli rajam ge ayata hama harun ena ain ala fa fahatu ko ibba ki den rasulullah sallallahu alaihi wasallam ki eili ki andene wada gana mabe kale num em bengen ay makar hedi ento abdullah ibn salam nikam wada andana ni allah rasula e na gat buna bala vidala bala washi ay na gash ay na giruzi rajamu ge ay mi oti fenna ei tawrat go sati rajamu ge ay rasulullah sallallahu alaihi wasallam amru kurabi e na rajam kuruma ei kale fan emi hunge me dugo se bohuri ni akurab vafa adi far ko yahudi nge mi haku jari alu ang hinak ge bo fitali de hile ge de tere bo fitali ang ena zakham wejje bo ne ham kiriya ena ena ge furana huri ena ang isha ena kari ehi harun ena ishara kur yahudiya ka den emi ha ga tu ga ehi ma ena buna fi ay ke timanna kur ka me ke den ena uske bo we sama fitali uni qisas ke go tum e rasulullah sallallahu alaihi wasallam ni akura va e bahari emi hunge deme tu ga wes yahudin ge me tu ga wes sababaki emi hun eru tibi muslimun ge hukumatu ge daruga muslimun ge shariatar ruhigen emi hun madina ga tibi hengam rasulullah sallallahu alaihi wasallam allah ikhtiyar de vafiyati fa in ja'u ke emi hun kalifan ga rihan atwejjiya niayat purabang atwejjiya fahkum bainahum emi hun ge medu ganiya kurabashe au a'rid anhum nuwata emi hun ke mamun amra la vashe emi hun niya nukod de vashe وإن تعرض عنهم فلن يضرك شيئا أدي كليك فانو أميه كمن مون أمر أهل بك مقبيس فلن يضرك شيئا أميه نك كليك فان الدبين إبس جل من نون نانه وإن حكمت أدي كليك فان أميه كمن دوجا نياك ربنا فحكم بينهم بالقسط إن سافر كما يكو أدلوري قطوجا نياك رباش إبس فراتك جهي ودانو غانه إبس فراتك جهي ودانو غانه أي مسلم كم مقباتي ومسلمي هاي كولا جهي ودانو غانه yahudi miha kamawati enage haggo en feringan agen nuwan eggoda kagas me ali ge fanu ge khalifa kamuga gadi shuray ali ge fanu ge dira ei daganda tahana ekade ge fana feni wada ga ti yahudi ge gato edo ali ge fana masala yesevi gadi shuray hugari ha masala gende ali ge fana khalifa ummatu khalifa gadi shuray hadir ko fi yahudi miha hadir ko fadannani en ali ge fanu ge cheng heti ena inkar kori inkar kurma ali khana gadimi dannani shuray heki gennash tarik fanu ge chekkam ehindu ali ge fanu vidalwan timannage deku de darin e ali ge hasanu ge fana husainu ge fana hikke imi kamu den nevi bappa ge hagguga dariyakan hikkennu de vene shariyatu go igote den ituru hikkennu limuna gadi shuray masani ma devvi yahudi mihari pora ei niya onnani beru furun ge neve hikke ge macha bina kon ei haggavya sadin haggunun go takavyas egadiya niya kuraveni berufurun fenna karina tahuge macha ehindu ena nikumagen go sena mi dannawani kiha adul veri dinen he dinu ge khalifa ya khilafa re niya kuravegen ediye mi fata dinen onna ne he ehindu ena ali ge fanu gari hang astannawani mi kale ge fanu ge dira kale ge fanu baba wash ehindu ali ge fanu idalawani gadi niya kuravva fi e kale ge ecche kamati kale ge ecche ena islam ان الله يحب المقسطين هم كرون الله سبحانه وتعالى انصافر اندك عدل ورندك لوبي ودي گنوا عدل انصاف قرامي هندك لوبي ودي گنوا وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما اولئك بالمؤمنين خليق فان حكم قربا فراتي گتو ايميهم هم جساني كينكم هي خود ايميهم گتو گيبوت التوراة ايگ يوتي الله گه حكم يا ايتي بدل نقرن ياتي ام الله گه حكم ايگ ثم يتولون من بعد ذلك انما اميهم ايغ فحوغا اميهم مونو امبرالي ديه مونو امبرالي الله گه حكم الله سبحانه وتعالى گه حكم اميهم مونو امبرالي تورات گه تي الله گه حكم هما وما اولئك بالمؤمنين اميهم ايمان بابا حكم گنوانه ان انزلنا التوراة فيها هدى ونور هم كنون تيمان الله التوراة بابا لبيمه ايغ وي هدايتا نور يحكم بها النبيون اي توراتا حكم كوربيه نبي بكالون الذين اسلموا الله كيامن تري وداغي للذين هادو اي يهودين يهودين گه مدوگا حكم كوربيه بهاور نبي بكالون اي تورات اي بهير موسى عليه السلام گه فهم وداگن عيسى عليه السلام ادي مدوگا کي اتبار نبي بكالون وداگي اي توراتن حكم كورب مٹکا تورات ديرب مٹکا وداگن اي والربانيون ادي رباني علم ورين تب سمي هونگه متوگه تورات حكم كوربيه والاحبار ادي امي هونگه تريگه تي بودت علم ورين تکا بمستحفظو من كتاب الله اي الله سبحانه وتعالى امي هون اي فوتن امانات تريوا بايگه گوتوگه حمجس سوي تي الله سبحانه وتعالى امي هون فوتن امانات تريوا بايگه گوتوگه حمجس سوي ابهي نبي بكلنا علم ورين تا ehengam emihun emi yahudin emetuga waniniya kurawa fa allah ge fotan ebe tawrata wa kanu alayhi shuhada adi ebe kalung ebe nabi ebe kaluna ilmerin heki werin tak ek kamu gawiye e foto e fotu ge macha emihun e tibi mihar badal ko genne e foi e nabi ebe kalung etab bar nabi ebe kaluna hukum kurabbi foteke e fotaki e etab bar nabi ebe kalum wadagen e foi e fote diruvi foteke e fotaki e e fotu ge macchan heki wer wadagen na be kalun te kamu ge be kalum wane giya me dohuga e bahi emihun e badal kuri kurumu ge macha emihun e tawrate badal kuri kurumu ge macha heki wa baik kamuga ebe kalum wada ganna wana kiyame dohuga fala takhshawun nas wa khshawun kale gifti ba mi hunga be mu'minun mistakun nabiru binu ganna re mistakun nabiru ganna re be yahudi nabiru ganna re goda kaves wa khshawuni timan allah biru ti wa hati ba mi wala tashtaru bi ayati thamanan qalilan adi kuda kuda agaka kuda kuda eti kolaka timan allah ga ayita vikkanu laashe madu eti kolaka vikkanu laashe timan allah ga ayita eba hidin vikkan lahre duniyege kuda kuda muda kolaka wa man lam yahkum bima anzala allah fa ulaika humul kafirun adi allah subhanahu wa taala ba wale vechakan hukum nuko fimi hada nashe fa ulaika humul kafirun am yunaki kafirun mi ayatu ge sharahat tin ay mi geben tin ay etin ay kiya fa algonam ki bayan quran ওয়াকাতাবনা আলাইহিম ফিহা তিমান আল্লাহ ফতুগা ফরদ কুরা ওয়া ফাইওয়ানি এই তাওরাতুকা আন্নান নাফস বিন নাফস কিসাস কে আয় আন্নান নাফস বিন নাফস নাফসুকে বদলুগা নাফসে ওয়াল আইন বিল আইন লুলুগে বদলুগা লোলে ওয়াল আনফ বিল আনফ নেফাতুকে বদলুগা নেফাতে ওয়াল উযুনা বিল উযুনি খামফাতুকে বদলুগা খামফাতে ওয়াস সিন্না বিস সিন্নি দাতুকে বদলুগা দাতে ওয়াল জুরুহ কিসাস আদি একি একি জখম তাহুগা ওয়েসবে কিসাস জখম তাহুগা মিসাল কা আইকান্ডা হালিনি হাকু এ গেসি কিসাস এ ফমান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ এ মাফ কো ফিমি হাদান্নার এবা হি কিসাস মাফ কো ফিমি হাদান্নার এই এনা বা কাফফারা একে মাসেনে তে ফুহে উনি এনা এ ফাফ ফুহে বিগেন্দান কিসাস সি ফিয়াস ফুহে বিগেন্দান আদি মাফ কুরা মিহা এবা হি ওয়ালি এরিয়া মত এ মিহা ইয়ানি আলিবুন মিহা এনা এনা মাফ কুর কাম গবিয়া সামা এনা এফ কাম ফুহে বিগেন্দান ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন আদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা ওয়ালি বি চকা হুকুম কুরা মিহা মিহুন দান্নাশ এ মিহুন নাকি আনি আবেরিন মি আয়তমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরিগে শরিয়ত তাকমতি ওয়াজ কুরাবলা দেম মিসাল কা সওয়াল কি উসুলি ফাইতাহুগে বহরে মাসদার তাহুগে তেরেগা শারঈ মাসদার তাহুগে তেরেগা শরিয়াতু মান ক্বাবলানা শরিয়াতুল লানা আহরমিগে কুরিগে মিসতাহুগে শরিয়াইন আহরমিগে শরিয়াত কাওয়ানে হেইয়ে এন ওয়াতান ওয়ানে হেইয়ে মিহার মিগে ইলমেরিগে মেদুগে বহরে খিলাফ ওয়াস মিগে রাজি হগেম ওয়াগোতা কি এমিহুঙ্গে শরিয়ে আলগণমেঙ্গে শরিয়ত কওয়ান আলগণমেঙ্গে শরিয়তুক ইয়া খিলাফওয়ান ইবিস দালিল নাসিন নতিজা মিসাল কাম ইয়া তিকিসাস কে আয়াত তাওরাতুক আল্লাহ ওয়াহি কুরআন দাফা আয়াত এমি এহন নামেসমি উম্মাতুক ইসমতি হামা মিশরিয়াই মিশরিয়ে মিয়তি হামা কিসাস কে শরিয়েং ওতি নাফসুকে বদলুগ হামা নাফসুতি কামফাতুকে বদলুগ কামফাই নেফাতুকে বদলুগ নেফাই এমা শরি কুরিগে শরিয়ত তাহুগে হুকুম তাম মি উম্মাতুকে হুকুম তাহুক কামুগে ইসওয়ানে মি উম্মাতুগা এ হুকুমা খিলাফ এহেন দালিলে নেতিয়া এই রাজি হেগেম বা গতাই ওয়াকাফাইনা আলা আসারিহিম বি ঈসা ইবনে মারইয়াম দেন এমি হুন নাফাহুগা তিমান আল্লাহ ফোনো বিমে ঈসা গে ফান মারইয়াম গে দারি ঈসা আলাইহিস সালাম মুসাদদিকান লিমা বাইনা ইয়াদাইহি কালি ফানু গে কুরি গাওয়া ফই তাসদিক কুরমাট্টাকা এই তাওরাত তাওরাত তাসদিক কুরবা বে কালি গতু গায়া ওয়া আতাইনাহুল ইনজিল ইতিমান আল্লাহ কালি ফান ইনজিল দে ভিমে ফিহি হুদান ওয়া নূর এ গাবে হিদায়াত আ নূর ওয়া মুসাদদিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত এই ফইবস তাসদিক কুরে ফতো কুরি গা ইবা ফাইগে বাহি তাওরাত وهدًا وموعظة للمتقين افين الله سبحانه وتعالى كليفان متشباواله بهدايته گوتگه ادي تقوا ورن نوا نصيحته گوتگه وليحكم اهل الانجيل بما انزل الله فيه انجيل گه اهل ورن افتوگه الله باواله بي اچكن حكم قرا حشكمه ومن لم يحكم بما انزل الله فاولئك هم الفاسقون الله سبحانه وتعالى باواله بي اچكن حكم نو کوفي مي هندن ناشه امي هنا کي فاسقون الله سبحانه وتعالى مي تين ايتوگه حكم তিন গতকাম ইয়ানি বাওয়ালে ব্রাহ ফুরতামিয়তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাওয়ালে বি ইচ্ছাকা হুকুম নকফি মিহা কি কাফারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাওয়ালে বি ইচ্ছাকা হুকুম নকফি মিহা কি আনিয়াবেরিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাওয়ালে বি ইচ্ছাকা হুকুম নকফি মিহা কি ফাসিকে আনিয়াবেরি না ফাসিকুম না হাম ইয়াকিন বাস মি দেসিফা কি এই মিল্লাতুম বেরু নওয়া দেসিফা মিল্লাতাকুম বেরু নওয়া না ফুরতামা লাফজ ইয়ানি কাফিরুন এ মিল্লাতুম বেরওয়ান মিল্লাতুম বেরওয়ান এ কুফরুগে লাফজ ইয়ানি এ মিল্লাতুম বেরওয়া কুফরুই দেন এবা দেশিফায় কি মিল্লাতুম বেরনুয়া দেশিফা এই আনিয়াবের কাম গে সিফায়া ফিসকু গে সিফা এমা মিগেন এবা ইঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাওয়ালে বি ইচ্ছাকান হুকুম নকুরা মিহুন তিম বাইকা বেহিগেন বাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাওয়ালে বি ইচ্ছাকান হুকুম নকুরি মিহুন এ মিহুন তিম বাইকা বেহিগেন বাকা মি ইলমেরিন তাহগিউগে ইলমেরিন বেস বিদাল বেফাওয়া গো তাকি তিম বাইকা মিহুন বেহিগেন বে দেন অনেক কামি ওয়াহকতা কি কুরিগে শরিয়াতুগা বাওয়ালে বে ওয়াহকতা কে এহন নামে সালগণমেঙ্গে শরিয়াতুগে এ হুকুম তামফিয়জ বেগেন বে সবাবা কি ইয়া খিলাফ ইতুর দালিলে নতিমা ফুরতামা কামা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে হুকুমা বুরে রাঙ্গালো এনা হাদা হুকুম এ ভাই বাবা ই গানোনো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে হুকুমা বুরে রাঙ্গালো ইচ্ছে কামা মা রাঙ্গালো ইচ্ছে কামুগে দেখে ফিয়া নাই কাফারে এনে হাদা বাবা ই গানোনো এই এমে রাঙ্গালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কানুন বুরে মা হে ওবেগেন বা মা রাঙ্গালো বেগেন বা কানুন কামুগে না ইতিকাদ কফিয়া এনা দাওয়া কফিয়া এনা কি কাফারে মুরতাদ এফাদামি হুনাকি দেন গতি এনা গাবুরেন নকরে এহেন নামে সেনা এই ইসকুরানি এহেন নামে সেনা ইসকুরে ওয়াদাই গানো ওয়াদাই গানো নে বা ইসকুরে এনা হুকুম বেস কুরানি এনা মি বুনানি মিতাঙ্গ কানুন গা মিতাঙ্গ তামফিজ কুরেবে নি ওয়াদাই গানো নে শরঈ কানুনে নুনে এহেন বে জেনা কি আনি আগরি দেন এনা কাবুলস কুরা দিয়ে না বুনাম বেস বুনে আল্লাহ গানুন এম মেহে কাম বডি আল্লাহ গানুন এমনি হেউ কাম্বডি বা বই গানুন আবরে বেস এহেন নামা বেস এ না আল্লাহ গানুন তামফিজেন নুকুরে শরিয়াতে আল্লাহ কে শরিয়াত তামফিজেন নুকুরে না বদই গানুন বা বই শরিয়েন এ না তামফিজ গফওয়ানি এ না কি ফাসিয়ে মি গতাং ইলমেরি বাসসা ফুরি এমি এ গতা দেখে হালু কে বহি তিমা হাদা শরিয়াই তিমা হাদা কানুন এই আল্লাহ কে গানুন আবরে মা মড় ইতুর বেগেম বা কানুন একামুগা দেখে ফি মি হাকি এই কাফারে এনে কি কাফারে এনে আবেহে গতম আল্লাহ হি করবানি ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন এমা এই মি আয়াত তাহুগে শরহায় কি আমা কমমে ফরাতাকা এ হুকুম আল গোনমেন জাহা গন ওয়ান মি মি আয় হামে কানে আনে দে আয় দু কল্লে আফা আনে দে আয় দু কল্লে আফা আল গোনমেন হামা মি আয় কি আগে নওয়ানে সব কি মি হুগে হিতেন এ বেসমি হাকান নে গেনে মি হুগে হিতেন নে গেনে এনে একাম ফাল কফিয়া এনে দে তের বুনা বিধান এনে হি কাফারে কে একাম ফাল কফিয়া এনেকে আকীদা আমি ইস্তাকুন ফাল কফিয়া বুনে বিদানে এনুম গতকান নুবুনে বেনে কাফারকে এনুম গতকান নুবুনে বেনে কাফারকে এমি হুন নাকি এন এমি হুনগে মুআমালায় গতি আল্লাহ সুবহান ওয়া তাআলা এন কালাঙ্গে এমি হুনা দেতরে কিয়ামত দহগ নিয়া কুরবানি আল্লাহ তাআলা আলম আদে নিহায় সামে পুর কল্লানি দে সওয়ালে মে বেহলো সওয়াল এনা ইনকার করি দে মুনাফিক উমর কে ফানু দেন এ বহুরি এ তাঙ্কলা এ কালি ফান আইত পুলো আওয়াজ করা বে আর গিনা মাকাম তাও একা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কালি ফান কান নিং ইচ্ছে কে ইদার বে ফে দে তিন মাকামে গফিয়া এই বদর আঙ্কুরা আমে বড়া গেন নেই সাহাবী এই হাতিব নবী বলতা এ কালি এ ফান এই বদর আঙ্কুরা আমে বড়া গেন নেই বে কালে কি হামা আইবান একালিয়ে ফান মক্কা ফতেহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বড়াগেন নেবিরুগা কলি ফান না গা এই হাঙ্গুরামা এক বড়াগেন না আকা সবাব কি মক্কা গে হুরু মাইত্রিকান গেলি গিনগা তারে কি এবস্মি হাকা না গা মক্কা ফতেহ বড়াগেন হাঙ্গুরামা এক বড়াগেন না আকা মে সিররু কুরব ফতি কলি ফান হাতিবুন আবি বলতা কলি ফান সিটি ইলি উবাহ মক্কা গা হলর না ফনবি কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কলি না হাঙ্গুরামা এক বড়াগেন না কলি ফান সিররু কুরব ফাই কানে একালিয়ে ফান কান কুরবি মাকসুদ সোহাম বায়ান কুরবি তা কলি ফান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খবর দেব রাফি খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুবাইর গফানা আলী গফানা ফোন উবি মিয়ানি তানা কুন্দি মামানে আং হেনা এনা গাতু গয়ে জেসি টি এং এতি আতুলে আং নাস এবে কেন বড়া গেন হামে তানু দিমা আং হেনা এ বিদাল বিতানো এ কাদি ফানা আল্লাহ রাসূল দেন নে কাদি কামলে গাতু গয়ে সিটি দে এং আমি আপনার তিম না তো কোনে তে সিটি দেন নে আল্লাহ কে রাসূল তো কে বিদাল নওয়ানে খালি গাতু গয়ে জে দে রে নু নুরি আং কুরা তিমান দেন এ না বিরম বাগুতম বলু ইস্তাহান তরে না গায়ে সিটি রে দেন হাতিবু নাবি বলতা খলিফা না হাজির করে বাফ বিদাল মানে আল্লাহ খলিফা কি কুরআন কি বেগান পুরা বিকামে তো আমি এহেন দনা আল্লাহ রাসূল আই কুফর আর রুহি গান্তি মান্না করে কামে নোনে এই কি এখান তি মান্না করে হিসাব বাকি মক্কা গে তেরে গে বা তিব্বে তি মান্না গে আহল ওয়েরি কাম তি মান্নে কি মক্কা বেরুং এতনা গাস বাজাম বেরে ফাওয়া মি হেকে এতনা গে হাঙ্গুরাম করে বে হিন্দু গে তি মান্না গে আহল ওয়েরি না নাসরে দেনে মি হাকুন ওয়ানে এহেন হেন আসসাও বে কালুং গে আইলাগে বে ফ্রন্ট তাঙ্গে বা তিব্বে বি এতাঙ্গে এমি হুন মাদদ দেনে এমি এ খামাট টাকা এমি হুন তিমান্না মাদদেক পুরম গতুং এ মাদদব বালা এমি হুন তিমান্নাগে আইলাগে এমি হুন এহি তের কামে ফোর কল্লা দেনে কাম এ মকসদ গতি মান্না করি কামে উমর গফান ওই দাড়ে কি কে এ আল্লাহ রাসূল আয়াত মান দু কুরব বাহে আহা এ মুনাফিক কাদে বো কাডা আলম রাসূল আল্লাহ হাদিস সুবহানাল্লাহ ইয়া আমর এ মারে ইস্তিকাহাল ইচ্ছে বিদাল বাকানে বাতরি সাহাবী কে বাতরম বাডা গনে খলিফা নাই বাডা গনে ওয়াহে বাতরম বাডা গনে আসহাবে কাল নামে তো আল্লাহ কি কে কাম ওয়াহি করব আসমান লাকাদ ইত্তালা আল্লাহ আলা আহলি বদর আল্লাহ বানি খাস বিল ইয়ামকুম বদর হাঙ্গুরামে বাডা গনে নবী সাহাবী বে কল না বল্লা ওয়াহে আদি বানি ওয়াহি করব ওয়াহে ইআমালু মা শিতুম কদ গফরতু লাকুম বেন আমালে পুরা মুন্দা আহে ফুসসা দে ওয়াহে আল্লাহ বানি মুনা ফুসসা দে ওয়াহে মা আকুরিয়া মুরিয়া কামে বিদাল বল্লা ওয়াহে দেন এই খলিফা নামে দু এ কাহলে কামে পুরো হিদান হে উমর গফান ওরা আওয়াজ সেরা দায় না এ আসাবে কানুগে জামানুগে এদিন খাস এ নামে মিহা রাখুন এ কামে নুকুরে বেনে আমা মিহা কাক গোস মিহা গা তুলে নুকুরে বেনে গিরে ইত্তেরি কাং এই গিরে ইত্তেরি কাং উমর গফান ওর বর গদে বেকালে কাই ফান হিঙ্গা মা কোন শয়তান নো হিঙ্গা কামে রাসূল হাদিস করবা এ আর গদে বেকালে হাগগু গমা তি বার গদে সাবিত বড়া হুনাই বেকালে নিসাব এই রুবু দিনার এই দিনার গাহতর বাকুলা এ বাইগা এক গাড়া খাদ দিন দুই সত্তা mati rufia itu istilahnya setiakan yang harufia. Ta'zir Quran je ni na. Aten nu kende ni. Ada ke tu cakap mihe gen fasu rufia na gan dia na aten nu kende ni. Ebarakon. Ini sahabat yang nuhan, makkan nukuran mereka. Mihar, ena oti dekot takun sahabat tuan. Eh nuni deheki beringi heki bahu. Deheki beringi heki bahu ena makkan kuri. Kama eh nuni na itrafu. Itrafu nujja deheki beringi heki bahu. Itrafu nujja kah deheki beringi ben menuhan aikkan deh. Ena ke atum fene je karina ingai. Ena wakkan kuri kama. E kama ku eves eba huru shubhata ihtimalu. Ehemmiya ku sena giya gengosan. Hama ikane qarina kunu fudene dehe kiwerin gehe kibahun nuwata ena ihtirafu. Ena gege gena puna idante timan nen nu ne mihe ku mihir gena sati wanna giya la. Ema e sabiten nuwa ne ena ibbas nuwa nihen nuwata dehe kiwerin gehe kibahun sabiten nuwa. Ei hadde gaamen nu kurawena shubha ikriyave sotiya kae. Shakke banyakai. Ek gota ka sadde qaymen kura Rasulullah hadis kura bafani idra'ul hududa bi shubhat. Shubhatakum haddu taddifa kurash. Ebahi kiriyave shakke shubhae banyaka hadde qaymen kura bene. Haddu qaym kura bene. Hama riitikon ekan riitiko sabitu vima. Akan fight kanda aran je ni nari. Aku mihar ego ti kan fight evarak kanda aran. Ede misal ke ego bihabu ma, ekahkan te ei eh masalah ni. Ei adi masalah. Mihar kisah sifang mihun nange bohori hal ma tirma angga efa. Madu jasa ya, heo banding ketteri bang. Heo bi mata dengge, ni kihaya waragge gelum itu bi. E waragge na gelum dino matta ka. E faraku miha ku, e na fa buri begen. Fa masalah aga Rasulullah SAW yang as tenni. Tenni ma kerifan hadis Quran heo banding madu kollar. E na ketennu kuri. Kennu kuri mana Rasulullah SAW kusah sugu tu ngan miha ke fa buri kolli. Dos kalau mina heo bi rumina koru bejce, koru miha ka. Jangan asal nanya Allah Rasulnya tiada koru aja. Jadi nabi dia nona, nih koru aja. Hei, wanda mana koru nama? Erung ena koru wa, baru ke, barang ena ena ada budi aja. Hei, wanda mana koru? Hei, zakam tahu ke? Kisos mana ni? Iaitu hiovi ma, kisos ifan je. Asliwa. Zakam tahu ke kisos hiovi ma. A e sida ega e takuli ho marbe jena mara ele pisos ehn degen tai ke kura renge anga ero he wande eza hamuge sababun ena marbe jena mara ele eza hamuge sababun marbe chi te mi haro tanta sabit kura ka unda gulen no ana mi samana kwa diamo me buni e eza hamuge sababun to marwi no ate e barak ke so sifa ka bes unda gulen no ana dia bes badal kura ele masale ne fatang oti hama sate ke jamalu Magina in denji heba efaro. Data ka fas jamalu. Ek kam fata fansas jamalu. De kam fekkan da ilai fiyaf satyaka jamalu. Ama kisos sifen. Muslimu ke teri gote kisos. Kafir ke badal gote muslimu gote tulen nukure. Kafir mi hamar arinji. Eka mo kafir mi kafir ko muslima ko marale fi ka muslima ko marale nulen kafir mi haga badal. আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি ইসলাম দিন বদ সুন্নাহ মাতিগে এদি মাচ্চাগে হিন্দিনা কা মাতি নুগানে বেন দাদিগে ওয়াজিব জামায়ন তিনি মে ফামিয়া দেন দাঙ্গালি জামাতুকে বেয়ার বেলু মাস্তরে নে দেন এহেন জামাতিন হেদিয়াস মিসাল কে না হিং হামর জেনে না ফাতো কোন না না ওয়াকিং কলিয়াস মিহাল ওয়াজিব জামায়ন তিনি মে ফা এ জামাত ও কোন ওয়াজিবি দেন নো না ওয়াজিব জামাত এক ফাকুন দেন হেদেন জামাজিব জামাত আ তাফাতুন এ বড় জামাতকে সওয়াব এনে লিবেন জামাত গিনাবিয়াস গিনাবিয়াস আজর বড় নওয়ানে ওয়াজিব জামাত আম ওয়াজিবি ফরতামা দেন এনা মিসাল কে জামাত ফাহাক মসজিদ হেবে না উযর কানু লে মানা উযর কানু লে এ ওয়াজিব জামাত কম ফাহান মসজিদ হেবে না এ জামাত ফাহাজ হেমি হুন নামে দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআন ফাহিম হুন আন্দালা গাস্ত কুরবি কুড়া কুদিন না হে নোয়ানা মে মিহু আন্দার দি ভগে তাও গতি এ এ জামাতে উজরাকান বলে জামাতান হাজির নো গে গনা মাদ কুরান তি বে মিহু না মে আদি সু কুরা দি নহো এ না হিঙ্গে ঞান জিয়া জামাত লো আন্তির মি হাকা বেসাদি সু কুরা দি বাঙ্গে আডুই হে জি আব্দুল ইবনে ইবনে মাকতুমা বাঙ্গে আডুই জান না রে মুসকিতা লেকাম লো আন্তির মি হাদ দেন ইলমের মি দাড়ানে হুদদে এ ফাদ মি হাকা হাই দা কুনে তিয়া এনা কান না না দেবেন তা কমে কোতে জি আসমি হাকো এনা গেন দা নে তিয়া কা এ কাম কো ফা কর মি হা হিগে এনা গইতাং গবে বা এ ইয়ার গসাদি মি হার মা ফাসে হার মা ফাসে বালি এ বালি দাতুরু দাতুরু দাতুরা কাঙ্গে রং বালি এই এই দে উজুরা কি ইলমের বায়ান করা দেন আদিবাস ইলমের বায়ান করা বা হবে দুশ্মানে গে বিরো সাহেল গেন নিকম ইনজার দিয়ে ফোতি সাহেল বায়াকু মার মারুগে ইনজার এ না এহমেদ যে এ নাং হুদ্দা গে গা করু আমার হাত আবিসার দোস্তা হোক আয় সুজরে বিসার দোস্ত হুগা এ বহুর হাইয়ালে সলাত কে বদল হুগা সল্লু ফি রিহালিকুম মে মঙ্গে গো আঙ্গা বুখারি কে বেরি আয় এ আয়ালে সলাত কে বদল হুগা কি আমি সল্লু ফি রিহালিকুম হে তে মামে তে মামে গে তাহুগা নামাজ কুরআশ বারে হে গাদা বিসার দোস্ত এ দেন বাই তান তান দেন বড়া দেন মগমতিকে ফিং হেতু নিমাম দগুয়ান আন্না এ রাত দেন হুদ্দা দেন বারে হেগান ইচ্ছে হুদ্দা জামা করুন বেশ নামাজ বিশ্বার যে নামাজ জামা করুন বেশ হুদ্দা কুরুমা কি কে ওয়াক্কান কুরুমা কুরুমা কাহকান তা কুরুম ও এ বাক্কা মাকান নুহান সির রুম কামে কুরুম মিসাল এ কাং এ নুহান বাক্কা বাক্কা মাকা বানি মি হেচ্চে মি হেগে মুদান হেগে গেন দিও এ তিবা মিসাল কাম মি হেকা বাগা কামে কুরুম এ নুহান আদি বাক্কা মাকা ও হো এ না মাসাক্কাতুন লিবেলা আরিস কানে ফানে এনাগে মাসাক্কাতুন এনা লিবেলা আরিস কানে ফানে سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك